জগন্নাথ তুমি যদি লক্ষ্মী হুয়ন্ত লক্ষ্মী ঠাকুরাণী দুঃখ বুঝি পারন্ত বুঝি পারন্ত তুমি জানি পারন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত জগন্নাথ তুমি যদি লক্ষ্মী হুয়ন্ত লক্ষ্মী ঠাকুরাণী দুঃখ বুঝি পারন্ত বুঝি পারন্ত তুমি জানি পারন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত জগত জননী পাই একি বিচার রথরে বসিবা তাঙ্ক নাহি অধিকার তুমি যে বেহসু থাও ভকতঙ্ক মেলে অভিমানে মহালক্ষ্মী কান্দতি দেউলে দেউলকু নিজে যাই যেবে দেখন্ত বুঝি পারন্ত তুমি জানি পারন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত সুচি কহি নদিন গলা ঘর কি ঘরণি কথা মনে ন পড়িলা যাহার দয়া কু অছি জগত নেই শাগ বড়ি পড়ি গণ্ডে তাঙ্কু গল দেই সে পড়ি অন্যকু যদি হরে চাখন্ত বুঝি পারন্ত তুমি জানি পারন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত জগন্নাথ তুমি যদি লক্ষ্মী হুয়ন্ত লক্ষ্মী ঠাকুরাণী দুঃখ বুঝি পারন্ত বুঝি পারন্ত তুমি জানি পারন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত একা হই মহাদেবী কি অন্ত সন্ত।